আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হল মা মানাল এবাদা, এবাদত কি জিনিস, এবাদত কি, এবাদত বলতে কি বোঝায়, এই এবাদত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবাদত এই বিষয়টি না বুঝার কারণে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতকে উপলব্ধি না করার কারণে আজকে আমরা দেখি এবাদত যেভাবে হওয়ার কথা সেইভাবে হয় না। দেখা যায় ফরজ এবাদত কোনো খবর নেই, ফরজ এবাদত ছেড়ে দিয়েছে, কিন্তু নফল এবাদত নিয়ে অনেক টানাটানি, অনেক ব্যস্ততা। আমরা সবসময় যে উদাহরণ দিয়ে থাকি যে পাগড়ি বাঁধার ফজিলত শুনছে মাহফিলে, যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ, এটা মিথ্যা কথা। পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 গুণও বেশি সওয়াব হয় না। পাগড়ি ইসলামের একটি পোশাক, এটি একটি আদাত, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্না না, এটি হলো আদাত। তো আদাত হিসাবে কেউ যদি পরিধান করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিধান করেছেন, সুতরাং এই মহব্বতে কেউ যদি পরিধান করে তাহলে তিনি সওয়াব পাবেন। কিন্তু এটার দ্বারা সলাতের ফজিলত বাড়েও না কমেও না। পাগড়ি ছাড়া নামাজ পড়লে যে ফজিলত, পাগড়ি সহ নামাজ পড়লেও একই ফজিলত। বরং কেউ যদি মনে করে যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, উল্টা তার গুনাহ হবে। কারণ যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা নিজে নিজে ভালো মনে করা, এটাকে বলা হয় শরীয়তের ভাষায় বেদাত। আর বেদাত করলে গুনাহ হয়। তো পাগড়ি বেঁধেও অনেকে গুনাহগার হন। তো এখন মাহফিলে শুনেছেন যে পাগড়ি বাঁধা বড় সওয়াবের কাজ, মসজিদে গেছেন পাগড়ি নাই, নিতে ভুলে গেছেন। এখন অনেক চিন্তা যে হায় রে পাগড়ি তো আনলাম না, এত বিশাল সওয়াব থেকে মাহরুম। তখন লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে, তো সে তো মনে করছে যে বিশাল সওয়াবের অধিকারী হয়ে গেছে, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। অথচ তার ফরজ 70 টাকা যে ফরজ, সে ফরজেই চলে গেছে, তা সলাতে হয় নাই, সলাতে বাতিল। তো বেশি ফজিলত লাভ করতে গিয়ে মূল নামাজে বাতিল, মূল সলাতে বাতিল। তো এবাদত না বুঝলে অনেক কষ্ট করিও ফলাফল তেমন পাওয়া যায় না, আর এবাদত বুঝলে অল্প কষ্ট করেও অনেক কিছু লাভ করা যায়। এই জন্য এবাদতটা বোঝা খুব দরকার। এবাদত, এবাদতের পর্যায়, কোনটার পর কোনটা করতে হবে এই পর্যায়টা জানতে হবে। এবাদত কাকে বলে এটা জানতে হবে। এবাদত কত প্রকার এটা জানতে হবে। এবাদতের আরকান কয়টি, একটা এবাদত হইতে হইলে এটা জানতে হবে। এবাদত কবুল হইতে হইলে, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হইতে হইলে কয়টি শর্ত লাগে এটি জানতে হবে। এরপরে আপনার এবাদত কিসের মাধ্যমে সাব্যস্ত হয় এটাও জানতে হবে। সহি হাদিসের মাধ্যমে যে সকল এবাদত প্রতিষ্ঠিত হয় সে সকল এবাদতের দেখা যায় কোনো খবর নাই। আরেকটা দঈফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে প্রতিষ্ঠিত, ওইটা করার জন্য মহাব্যস্ততা এবং বিভিন্ন রকমের যুক্তি দলিল প্রমাণ দেওয়া হয় যে দঈফ হাদিস দিয়ে আমল করলে অসুবিধা কি। এখন সহি হাদিসের আমল যদি আমার সব শেষ হয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না, আরো আমল করতে চাই, তখন না আমি দঈফ হাদিসের দিকে যাব। এখন সহি হাদিসের আমলের কোনো খবর নাই, দঈফ হাদিসের আমলের জন্য মহাব্যস্ততা। কারণ ওই যে এবাদত বুঝে নাই, এবাদত বুঝে নাই, না বুঝার ফসল। সহি হাদিস হল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, এটা অসংখ্য সহি একেবারে শক্তভাবে দলিল দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস ব্যতীত অন্য কোন মাসে এত সিয়াম পালন করতেন না, যত সিয়াম বেশি পালন করতেন শাবান মাসে। এই মাসে, এই মাসের অধিকাংশ সময় জুড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন এই সহিহ হাদিসের আমল আমাদের সমাজে কয়জনে করছে, এই শাবান মাসে কয়টা রোজা রাখছে, কয়টা সিয়াম পালন করছে, সহিহ হাদিসের আমল তার কোনো খবর নাই। তারপরে আপনার সালাতুল ফজর আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকে অসংখ্য মুসলমান ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, দেখবেন মাগরিব এশা মহাব্যস্ততা। আবার অনেকে জিজ্ঞেস করে, হুজুর আজকে নামাজ কয় রাকাত? মানে হাস্যকর বিষয়, হের খবর নিব ফজরের নামাজ জামাতে পড়া হয়েছে কিনা, জোহর পড়া হয়েছে কিনা, আসর পড়া হয়েছে কিনা, ওইটা সহি হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত যে ওইটা না পড়লে জাহান্নামে যেতে হবে। কিন্তু আজকে রাত্রে কেউ এক রাকাত নামাজও পড়ে নাই, সারা রাত ঘুমাইছে, এই লোক জাহান্নামে যাবে? আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে? কোনো জবাবদিহি নাই, কিছু নাই। এখানে খবর লয় যে আজকে নামাজ কয় রাকাত, অর্থাৎ সহি দলিল দ্বারা যে ইবাদত প্রতিষ্ঠিত সেই ইবাদতের গুরুত্ব নাই। আর একটা দঈফ হাদিস দ্বারা, জাল হাদিস দ্বারা কোনো আমল আসলে সেটা নিয়ে মহাব্যস্ত। আজকে প্রত্যেক ঘরে ঘরে হালুয়া রুটি বিভিন্ন রকমের খানা বানাইছে, বানাইছে না? আলহামদুলিল্লাহ এখন তুলনামূলক হারে কমে আসছে। আল্লাহ পাক মানুষকে সহি বুঝ দিয়েছেন, অসংখ্য ভাই বোনের ঘরে আজকে এসব বেদাতি কার্যক্রম নাই আলহামদুলিল্লাহ। তো হালুয়া রুটি বানাইছে, এই হালুয়া রুটি বানানোর ব্যাপারে একটা জাল হাদিসও নেই, অথচ মানুষের মুখে মুখে প্রচলিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ওহুদের যুদ্ধে আহত হয়েছে, এজন্য শক্ত খাবার খাইতে পারেন নাই, নরম খাবার খাইছে, এই জন্য শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাবে। তো ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, রমাদানের পরের মাসে, এখন হালুয়া রুটি খাওয়া শুরু হয়েছে রমাদানের আগের মাসে। অর্থাৎ যদি নবী সাল্লাল্লাহু সাল্লামের মহব্বতেও হইতো তাহলে তো রমজানের পরে, রমজানের আগে তো হওয়ার কথা না। এবং এগুলো বানানোর পরে কেউ যদি মনে করে যে আজকে রাত্রে এইসব খাবার খাইলে কিছু ফজিলত আছে, কিছু সওয়াব আছে, তাহলে এই খাবার খেয়েও গুনাহ হবে, এই খাবার বানানোর মাধ্যমে গুনাহ হবে যদি এটাকে ফজিলত মনে করে, এই রাতের কোনো বিশেষত্ব মনে করে। তাহলে এগুলার কারণটা কি? কারণ হলে এবাদত না বোঝা। এই জন্য আমাদেরকে ভালোভাবে এবাদত বুঝতে হবে, আল্লাহর এবাদত বলতে কি বোঝায়। এজন্য আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। একটা হলো এবাদত কি, এবাদত কত প্রকার, এবাদতের রোকন কয়টি, তারপরে এবাদত কবুল হওয়ার শর্ত কয়টি, এবাদতের পর্যায় কয়টি, এই কয়টা বিষয় আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসান মানুষ এদেরকে বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে আমাদের প্রথম কাজ ইবাদত বুঝা। এবাদতের জন্যই যেহেতু আমাদের সৃষ্টি, তো এবাদতটা ভালো করে বুঝতে হবে, কিভাবে এবাদত করলে আল্লাহর এবাদত হয় আর কিভাবে এবাদত করলে সেটা আল্লাহর এবাদত না হয়ে তাগুতের এবাদত হয়, শয়তানের এবাদত হয়। এবাদত দুই প্রকার, একটা হলো এবাদাতুল্লাহ আর একটা হলো এবাদাতুশ শয়তান অথবা এবাদাতুত তাগুত। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত, আরেকটা হলো শয়তানের এবাদত, অথবা এটাকে তাগুতের এবাদত বলা হয়। প্রথমে আসি আমরা এবাদত কাকে বলে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আল ইবাদা হিয়া তাআতুল্লাহ বি ইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রুসুল। এবাদত বলা হয় ওই বিষয়টিকে যেটা হিয়া তাআতুল্লাহ, ইবাদত হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কথা মেনে চলা, বি ইমতিসালে মা আমার আল্লাহ বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে নির্দেশ অনুযায়ী আল্লাহর আনুগত্য করা। আলা আলসিনাতের রসুল, রাসুলদের মাধ্যমে যেই পদ্ধতিটা শেখানো হয়েছে সেই পদ্ধতিতে। এখানে তিনটা জিনিস এবাদতের মধ্যে, একটা হলো ইয়া তাআতুল্লাহ, এবাদত হইতে হইলে প্রথম শর্ত হলো এটা আল্লাহর জন্য হইতে হবে, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। এবাদত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবাদত করা যায় না, এবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো কোনো এবাদত করা যাবে না। হিয়া তাআতুল্লাহ, এবাদত হলো তাআতুল্লাহ। দ্বিতীয় হলো বি ইমতিসালে মা আমার আল্লাহ বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক নির্দেশ দেন নাই, আমি নিজে নিজে বানাই নিলাম, সেটা ইবাদত হবে না, এটা আল্লাহর নির্দেশ লাগবে। আবার নির্দেশটা দুই ধরনের, একটা হলো আল মানহিয়াত আর একটা হলো আল মামুরাত, মানে একটা হলো আল্লাহ পাক করার জন্য বলছেন এটাও নির্দেশ, আরেকটা না করার জন্য বলছেন এটাও নির্দেশ। সুতরাং ইবাদত হইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হইতে হবে। তিন নম্বর বিষয় হলো আলা আলসিনাতের রসুল, যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী যেই রাসুল পাঠিয়েছেন, ওই নবী ওই রাসুল যেই পদ্ধতিতে যেভাবে শিখিয়েছেন সেটাই ইবাদত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি কোনো ইবাদত শিখায়, কোনো পদ্ধতি শিখায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আরো সুন্দর পদ্ধতি, নাউজুবিল্লাহ, যদি কেউ শিখায় সেই পদ্ধতিতে করলে সেটা এবাদত হিসাবে গণ্য হবে না। এই তিনটি বিষয় মনে রাখতে হবে এবাদতের ক্ষেত্রে, এই তিনটি বিষয় থাকলে সেটিকে বলা হয় এবাদত। এবাদত কয় প্রকার এর আগে আমরা আলোচনা করেছিলাম তাফসিরে, এবাদত কয় প্রকার বলেন তো দেখি, পাঁচ প্রকার, অনেকের মনে আছে এবাদত পাঁচ প্রকার। এক নম্বর এবাদত হলো আল ইবাদা আল কালবিয়া, কালবের মাধ্যমে এবাদত, কালবের মাধ্যমে অনেকগুলো ইবাদত আছে। এক নম্বর ইবাদত হলো ঈমান, ঈমান কিন্তু কালবের মাধ্যমে, ঈমানের স্থান কোথায়, কালবের মধ্যে, ঈমান বাহিরে দেখা যায় না, ঈমানের সৌন্দর্য ঈমানের তাসির দেখা যায় কিন্তু মূল ঈমানটা দেখা যায় না। মানে ঈমান যদি ভিতরে থাকে, ঈমানের গাছ যদি ভিতরে লাগানো হয়, এটার শাখা প্রশাখা, এটার ডালপালা, এটার পাতা ফল ফুল এগুলো দেখা যায় কিন্তু ঈমান দেখা যায় না। মানে ঈমান হলো গাছের শিকড়, শিকড় তো মাটির নিচে থাকে, ওটা দেখা যায় না, কিন্তু শিকড় যদি মজবুত থাকে, শিকড় যদি সতেজ থাকে, তাহলে এটার গাছটা দেখা যায়, ফল দেখা যায়, পাতা দেখা যায়, ডাল দেখা যায়, ফুল দেখা যায়, এই যে এগুলো দেখা যায় ঈমানের তাসিরাত দেখা যায় কিন্তু মূল ঈমান দেখা যায় না। মূল ঈমান থাকে কোথায়, কালবের মধ্যে, এটা ইবাদত কালবিয়া। এজন্য মুনাফিকেরা বাহ্যিকভাবে মনে হইতো যে ঈমানদার, বাহ্যিকভাবে তাদের নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, বাহ্যিকভাবে মনে হইতো ঈমানদার, কিন্তু অন্তরের ভিতরে তাদের ঈমান ছিল না, কিন্তু এটা বাহির থেকে দেখা যেত না। এজন্য অনেকেই মুনাফিকদেরকে চিনত না, আল্লাহ পাক শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকদের তালিকা, মুনাফিকদের লিস্ট আল্লাহ পাক জানাই দিয়েছেন, সে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কোনটা কোনটা মুনাফিক। আল্লাহ পাক না জানাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না মুনাফিক কোনটা কোনটা। তাহলে এই ঈমানের ইবাদত কোথায়, কালবের মাধ্যমে। আচ্ছা, তাকওয়া, তাকওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার খুতবা দেওয়ার সময়, আলোচনা করার সময় শুরুতে চারটা আয়াত তেলাওয়াত করতেন, চারটা আয়াত তাকওয়ার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا চারটা আয়াত তাকওয়ার আয়াত। অর্থাৎ তাকওয়া এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে মর্যাদা সম্মান এগুলো নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে। এই তাকওয়াটা অন্তরে থাকে, এটা কালবের ইবাদত, এটা বাহ্যিকভাবে দেখা যায় না। বাহ্যিকভাবে মনে হয় যে সেহারা সুরত দেখলে বিরাট আল্লাহর ওলি, কিন্তু ভিতরে তাকওয়া নাই। যেমন ওই যে পত্রপত্রিকা দেখতেছেন সোনাগাজী মাদ্রাসার, সেই বাহ্যিকভাবে বিরাট আল্লামা, বিরাট চেহারা সুরত, কিন্তু অন্তরে তাকওয়া নাই। এরকম অসংখ্য আছে দেশে। দেখবেন যে বাহ্যিকভাবে মনে হইতেছে লোক অফিসারটা কত ভালো, গেলে দেখবেন যে ঘুষ ছাড়া পাইলে সিগনেচার করে না। এমনি দাড়ি টুপি পাঞ্জাবি মনে হচ্ছে কত তাকওয়াবান, কত আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, গেলে কয় ভাই বসেন আমি নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে এসে ঘুষ নিবে তারপরে সিগনেচার করব। তা এটা হলো উপরে বাহ্যিক চেহারা সুরত, বাহ্যিক জিনিস ঠিক আছে কিন্তু অন্তরে তাকওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না। তোমাদের চেহারা সুরত কার কত সুন্দর, কার কত নুরানি চেহারা, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। কোন দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কালবের দিকে আর তোমাদের আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। এইজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কালো মানুষ, কুচকুচে কালো মানুষ, আফ্রিকার মানুষ, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সুন্দর কালো কি রকম চেহারা, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় তাকওয়া। তাকওয়ার ইবাদত হলো কিসের মধ্যে? কালবের মধ্যে। তাওয়াক্কুল, তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাওয়াক্কুল, তাওয়াক্কুল মানে ভরসা করা। একজন মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই তাওয়াক্কুলটাও কালবের ইবাদত। তারপরে সবর, সবর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এইটাও কালবের ইবাদত। এইরকম অসংখ্য ইবাদত আছে। নিয়াত, নিয়াত একটা ইবাদত। প্রত্যেক ইবাদতের নিয়াত লাগে, লাগে না? সলাতের নিয়াত লাগে, সিয়ামের নিয়াত লাগে, হজের নিয়াত লাগে। নিয়াত করতে হয়, নিয়াত করাটা ফরজ, করাটা জরুরি। এই নিয়াত ও কালবের ইবাদত। এরকম আরো অনেক ইবাদত, এগুলো হলো ইবাদতে কালবিয়্যা। আরেকটা ইবাদত হলো দুই নম্বর ইবাদত, ইবাদতে বাদানিয়্যা, বদনের মাধ্যমে, বডির মাধ্যমে, শরীরের মাধ্যমে যে ইবাদত, এটার নাম হলো ইবাদতে বাদানিয়্যা। যেমন সলাত, ওযু, গোসল, তারপরে তায়াম্মুম, তারপরে সিয়াম, এগুলো হলো কি ইবাদত? শারীরিক ইবাদত। তিন নম্বর ইবাদত হলো ইবাদতে মালিয়্যা, মাল দিয়ে ইবাদত, সম্পদের মাধ্যমে ইবাদত। যেমন যাকাত, সদাকা, এগুলা হইল সম্পদের মাধ্যমে, মালের মাধ্যমে। চতুর্থ প্রকার ইবাদত হলো আল ইবাদা আল মারকাবা, অর্থাৎ শরীর এবং অর্থ দুইটার সংমিশ্রণে ইবাদত। যেমন হজ, উমরা, এগুলা শরীরও লাগে অর্থও লাগে, দুইটা মিলে এটা ইবাদত। আরেকটা ইবাদত হলো আল ইবাদা ফি ইমতিসালিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। অসংখ্য হালাল এবং হারাম আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, এই হালাল এবং হারাম মেনে নেওয়াটাই হলো ইবাদত। তাহলে এই পাঁচ প্রকারের ইবাদতের মধ্যে একজন মুমিনকে সমন্বয় করতে হয়, মানে একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা করতে হবে এই পাঁচ প্রকারের। এখন এক প্রকারের ইবাদতের মধ্যে আমি অনেক নাম্বার পেয়ে গেছি, 90-95 পেয়ে গেছি, এরকম দুই রকমের মধ্যে পাইছি, তিন রকমের মধ্যে পাইছি, আর দুই রকমের কোনো খবরে নেই। এটা হলো ইবাদতের প্রকারভেদ না বুঝার কারণে। একজন মুমিন প্রত্যেক প্রকার ইবাদত দিয়ে তার ইবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখবে, এবাদতের একটা সাব, এবাদতের ভারসাম্য একটা অনেক বেশি করছি, আরেকটার খবরে নেই, এটা হলো ফেল। দশ সাবজেক্টের মধ্যে পাঁচ সাবজেক্টে নব্বই আর পাঁচ সাবজেক্টে তিরিশ, তাহলে পাস না ফেল? তাহলে ওই পাঁচটা নব্বই না পেয়ে ওই পাঁচটা আমি ষাট পাই, আর কম পাই অসুবিধা নেই, কিন্তু এই তিরিশ পাইছি যে তিনটা পাঁচটা, সেই পাঁচটাও আমি যাতে ষাট পাই, এজন্য সব সাবজেক্টে নজর দিতে হবে। এটা হলো এবাদতের ভারসাম্য, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবাদতের সুন্নাহ। একদিকে ঝুঁকে পড়া যাবে না, একটা এবাদত অনেক বেশি করলাম আর এক এবাদতের খবর নেই। দেখবেন সমাজে এইরকম মানুষের সংখ্যা বেশি, নামাজ রোজা হজ যাকাত এরকম অনেক এবাদতে পারদর্শী, খুব ভালো, আবার অর্থনৈতিক দিক থেকে সুদের সাথে মিশ্রণ আছে, ঘুষের সাথে আছে, তারপরে জুলুম, বিভিন্ন জনের অর্থ মারি খাই দেয়, বিভিন্ন রকমের প্রতারণা ধোকাবাজি এগুলোর মধ্যে আছে, ওই সাবজেক্টে জিরো, ওই সাবজেক্টে কোনো খবর নাই। আবার খুব নামাজি, খুব দিনদার, মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, পর্দা করে না, মানে একদিকে খুব ভালো আরেকদিকে খবর নাই। এই জন্য একজন মুমিন অল্প অল্প ইবাদত, বেশি ইবাদত আল্লাহ চায় না, আল্লাহ কিন্তু বেশি ইবাদত করতে বলেন নাই। আল্লাহ পাক সূরা আল মুলকের দুই নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক চান আহসান আমল, আহসানু আহসান আমালা মানে সুন্দর আমল, বেশি আমল না, আকসারা আমালা বলেন নাই আল্লাহ পাক এখানে, এখানে বলছেন আহসানা আমালা, আমল কম কিন্তু আমলটা হবে সুন্দর, আমলটা হবে ভারসাম্যপূর্ণ। এই জন্য আমাদেরকে এই এবাদতের পাঁচ প্রকার এবাদত খেয়াল রাখতে হবে এবং সব এবাদতের দিকে দৃষ্টি দিতে হবে। আচ্ছা, এবার আসে আরকানুল এবাদা, এবাদতের রোকন, এবাদতের রোকন, রোকন মানে খুঁটি, স্তম্ভ, পিলার, এটা না হলে এবাদতে হয় না। এবাদ ইসলামের রোকন কয়টি? পাঁচটি। ইমানের রোকন কয়টি? ছয়টি। ঠিক এবাদতেরও রোকন আছে, এবাদতের রোকন হইল তিনটি, এবাদতের রোকন তিনটি। এক নম্বর হইল আল মহব্বাহ, মহব্বত, ভালোবাসা। দুই নম্বর আর রাজা, আশা পোষণ করা। তিন নম্বর আল খাউফ, আল্লাহর ভয়। এই একটা এবাদতের মধ্যে এই তিনটা জিনিস না থাকলে ওটা এবাদত হবে না। অর্থাৎ প্রত্যেকটা এবাদতের মধ্যে এই তিনটা রোকন থাকতে হবে, না হয় আমি আপনি যত এবাদত করব সেটা এবাদত হিসাবে গণ্য হবে না। এক নম্বরে হইল আল মাহাব্বা আল কামেলা লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ মহব্বত, এবং দুনিয়ার যত মহব্বত হবে সব আল্লাহ কেন্দ্রিক। যেমন আমাকে আপনি ভালোবাসবেন কিসের জন্য? ভালোবাসবেন একমাত্র আল্লাহর জন্য। আমি আপনাকে ভালোবাসবো কিসের জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য সব ভালোবাসা, সব সম্পর্ক বিচ্ছেদ ওয়ালা হবে আল্লাহর জন্য, ভাড়াও হবে একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ পুরা মহব্বতটা জমিনে আপনার আবর্তিত হবে মহব্বত কেন্দ্রিক, আল্লাহর মহব্বত কেন্দ্রিক। আল্লাহকে যারা মহব্বত করে আমিও তাদেরকে মহব্বত করব, আল্লাহর সাথে যাদের শত্রুতা আমার সাথেও তাদের শত্রুতা, আল্লাহর সাথে যাদের মহব্বত আমারও তার সাথে মহব্বত, এটা আল্লাহ কেন্দ্রিক ভালোবাসা। এবাদতের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে সেটা এবাদত হয় না। এজন্য এবাদত করতে হলে তাকে ভালোবাসতে হয়। দেখবেন একজন মানুষ মানুষকে সাজদা করে, মানুষ মানুষকে সাজদা করা কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করা এবাদত, মানুষকে সাজদা করা, মানুষটাকে কেন সাজদা করে? তাকে মহব্বত করে, মানে এমন মহব্বত করে ফেলছে যেটা করার দরকার ছিল খালেককে, আল্লাহ রাব্বুল আলামিনকে, ওই আল্লাহর মতো মহব্বত ওই ব্যক্তিটাকে করে ফেলছে। মুশরিকেরা শেরেক করার মূল কারণ ছিল মহব্বত। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে বলছেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. الله رب العالمين বলেন ومن الناس من يتخذ من دون الله أندادا, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ অন্যান্য মাবুদ নির্ধারণ করেছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেরকম ভালোবাসার কথা ছিল সেই ভালোবাসাটা মহব্বতটা তারা তাদেরকে করেছে, ওই মহব্বতটা ওই মূর্তিদেরকে করেছে, মহব্বতটা চন্দ্রকে করেছে, মহব্বতটা সূর্যকে করেছে, মহব্বতটা গাছকে করেছে, মহব্বতটা গরুকে করেছে, মহব্বতটা বিভিন্ন মাখলুককে করেছে, কিন্তু এই মহব্বতটা করার কথা ছিল একমাত্র আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আর যে যাকে মহব্বত করে, মহব্বত না হইলে তার প্রতি সম্মান বোধ আসে না, আগে মহব্বত জন্মে তারপরে যায় তার প্রতি সম্মান বোধ আসে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে আল্লাহকে মহব্বত কেমনে করব। আল্লাহর মহব্বতটা এক নম্বর এবাদতের শর্ত হইল আল্লাহর জন্য পরিপূর্ণ মহব্বত ভালোবাসা। এই ভালোবাসাটা কেমনে হবে? ভালোবাসাটা হবে ওয়ালিহুব্বিহিম লিল্লাহি ওয়া তামামি মারিফাতিহিম বিহি। প্রথমে আল্লাহর মহব্বত অর্জন করতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। কারণ আমি যার ইবাদত করব, যিনি আমার একমাত্র মাবুদ, তা আল্লাহকে চিনলাম না তো ইবাদত করব কার? অচিনা মাবুদের। এজন্য মাবুদ চিনতে হবে। মাবুদ কেমনে চিনব? আয়াতের মাধ্যমে চিনব। কিন্তু আমার মাবুদ থাকেন কোথায় এটা জানতে হবে। আমার মাবুদের অবস্থানটা কেমন, আমার মাবুদ তিনি কোন সময়টা বেশি পছন্দ করেন, কোন সময়ের দোয়া বেশি পছন্দ করেন, আমার মাবুদ কোন সময়ে কোন কাজটা বেশি পছন্দ করেন, কোন কাজটা অপছন্দ করেন, এই মাবুদকে চিনতে হবে। এটা হলো মাবুদের মহব্বতের এক নম্বর বিষয়। আব্বা আম্মাকে মহব্বত করেন, কিন্তু আব্বা আম্মা অসুখে বিছানা কাতরাইতেছে, ডাক্তারের কাছে নেন না, কারণ ডাক্তারের কাছে নিলে টাকা লাগবে, মহব্বত করতে তো টাকা লাগবে না। এই জন্য সকাল বিকাল মা বাবার চেহারার দিকে তাকায় থাকবেন, কিন্তু অসুস্থ হইলে ডাক্তারের কাছে নেওয়া যাবে না, কারণ এখানে টাকা লাগবে। তাই এটা কি মহব্বত? আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, জানতে হবে, এবং আল্লাহ পাক কোন ইবাদতটা কোন সময়ে কি পছন্দ করেন সেটা জানতে হবে। ওয়া তাওহীদিহিম লাহু, আল্লাহর তাওহীদকে নিজে মানতে হবে, জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর একত্ববাদ। লা ইউশরিকুনা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। বাল ইয়াবুদুনাহু ওয়াহদা, বরং ইবাদত করবে একমাত্র আল্লাহর। ওয়া ইয়াতাওয়াক্কালুনা আলাইহি, তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে। ওয়া ইয়ালজিউনা ফি জামিউ উমুরিহিম ইলাই, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর নিকটে আশ্রয় নিবে, সব ব্যাপারে। একজন মুমিনের আশ্রয়স্থল হইল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত। তো এইরকম ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে যদি এই মহব্বত না থাকে, মানে আল্লাহরও ইবাদত করে আবার গায়রুল্লাহরও ইবাদত করে, বাইরেও গিয়ে ইবাদত করে, তো বুঝতে হবে আল্লাহর প্রতি মহব্বত যেরকম হওয়ার কথা সেরকম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় আয়াতটা বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যেরকম মর্যাদা নিরূপণ হওয়ার কথা ছিল, দুনিয়ার মানুষ আল্লাহকে সে মর্যাদা দিতে পারে নাই, আল্লাহকে চিনতে পারে নাই। আচ্ছা, ইবাদতের দুই নম্বর রুকন যেটা সেটা হলো আর রাজা। রাজা মানে আশা পোষণ করা, রাজা মানে আশা করা। ইবাদতের পিছনে একটা আশা থাকতে হবে, সে আশাটা কি? আল্লাহর রহমতের আশা থাকতে হবে, আল্লাহর রহমতের আশা। রহমত হইলে তো জান্নাত পাওয়া যাবেই, রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এবাদতের পিছনে আশা থাকতে হবে, আশা। যেমন আমরা ধরুন অজু করি, অজু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুই, এগুলো কিন্তু একজন অমুসলিমও ধোয়, সকাল বিকাল হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, সব ধোয়। আবার যে নামাজ পড়ে না সেও কিন্তু ধোয়। কিন্তু আমাদের ধোয়াটা হয়ে গেছে এবাদত, কিন্তু তার ধোয়াটা এবাদত হয় নাই। কেন হয় নাই? মানে এখানে আমি যখন অজু করি তখন আমি আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর রহমতের আশাই অজুটা করতেছি, হাত ধুইতেছি, মুখ ধুইতেছি, কুলি করতেছি, নাকে পানি দিতেছি, পা ধুইতেছি, কিন্তু সে ধুইতেছে আল্লাহর রহমতের আশায় না। সে এমনি সকালবেলা ঘুম থেকে উঠছে, হাত মুখ তো ধুইতে হবে, জাগতিক কারণে সে ধুইতেছে। এখানে আল্লাহর রহমতের আশা নাই, এই জন্য তার এটা এবাদত হয় নাই, আর আমি দোয়ার কারণে এটা হয়ে গেছে এবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বারবার বলেছেন, সূরা বানী ইসরাইলের 57 নম্বর আয়াত, ওয়াইয়ারজুনা রাহমাতাহু। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহর রহমতের আশা করে, রহমতের আশা পোষণ করে। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। রাসূল, আপনি দুনিয়ার মানুষকে এই কথা জানিয়ে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দা, আমার বান্দা আল্লাহ যত জায়গায় বলবেন, কাদেরকে বলবেন? জি, আমাদেরকে বলবেন, মুমিনদেরকে বলবেন। কেন আমরা মুমিন না? তা আপনারা নিজেদেরকে তো দূরের দূরের মনে করি কেন? আমরাই তো আল্লাহর বান্দা, আল্লাহর সবচেয়ে নিকটের, কি বলেন? এই জন্য কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক ডাক দিবেন ইয়া ইবাদি, আপনি কবেন যে হাজির, আল্লাহ আমি আছি, আমাকে ডাক দিছে। আপনি আরেকজন একটা চিন্তা করেন কেন, আল্লাহ আমাকে ডাক দিছে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমাকে ডেকে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অনেক ভাড়া বাড়ি, অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছ। সীমা লঙ্ঘন তো সবাই করছে, করি নাকি, কি বলেন? সবাই করছে, কম আর বেশি। আল্লাহ পাক বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় সুসংবাদ আর কি আছে? আল্লাহ পাক ডেকে বলতেছেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, কারণ তুমি যে মাবুদের ইবাদত করো সেই মাবুদ হলো গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। সে মাবুদ গাফুর, সে মাবুদ রাহিম, তিনি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ হইলেও তিনি মাফ করে দিতে পারেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশটা দিছেন সেটা হলো সব সময় একজন মুমিনের অন্তরে আল্লাহর রহমতের আশা থাকতে হবে, নিরাশ হওয়া যাবে না। এটা ইবাদতের একটা রোকন, গুরুত্বপূর্ণ রোকন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সূরা আল আরাফের 156 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আমার রহমত পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উপরে বিস্তৃত হয়ে আছে, প্রসারিত হয়ে আছে। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা পোষণ করে তার রবের মোলাকাতে, তার রবের সাক্ষাতের, যে চায় যে আমি আমার রবের সাথে দেখা করব, আমার আল্লাহর সাথে দেখা করবো, আমরা চাই না? প্রত্যেকটা মুমিন চায়। তা আল্লাহ পাক বলতেছে, এটা চাইলে দুইটা কাজ করতে হবে, পালিয়া আমাল আমালান সালেহা, তোমাকে আমলে সালে করতে হবে, অবশ্যই তোমাকে আমলে সালেহ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক মুক্ত ইবাদত এটা থাকতে হবে। তাহলে ইবাদতের দ্বিতীয় রোকন হলো আর রাজা, আল্লাহর আশা পোষণ। তিন নম্বর হলো খাউফ, খাওয়া মানে ভয়, ভয়ও থাকতে হবে। আশা আশা তো ভালো কথা, কিন্তু ভয়ও থাকতে হবে ভিতরে। নামাজ পড়তে আসছি, এখন যেভাবে সলাত আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিচ্ছেন সেভাবে পড়লাম না, নিজের মন মতো পড়তেছি। আর মনে মনে করতেছি আমার আল্লাহ তো গাফুরুর রহিম, যেমনি পড়ি আল্লাহ মাফ করে দিব, এটা হবে না। আবার এটা ইবাদত হবে না, ভয়ও থাকতে হবে যে আমার আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হচ্ছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাই দিছেন আমাকে সলাত আদায় করতে, আমার রুকুটা সেভাবে হয়েছে কিনা, আমার সেজদাটা সেভাবে হয়েছে কিনা, আমার বৈঠকটা সেভাবে হয়েছে কিনা, যদি না হয় তাহলে তো খবর আছে। এই জন্য ওই ভয়টাও ইবাদতের মধ্যে থাকতে হবে। এই ভয় যদি না থাকে তাহলে মানুষ তো ইবাদত নিজের ইচ্ছা মতো মন গড়া করা শুরু করবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 40 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, একমাত্র আমাকেই ভয় করো। ভয়টা থাকবে একমাত্র আমার, এই ভয়ের সাথে ইবাদত। এই তিনটা হলো ইবাদতের রুকন, এই তিনটার একটা অনুপস্থিত থাকলে সেটা ইবাদত হবে না। এবার আসি আমরা ইবাদতের পর্যায়ে। এবাদতের পর্যায়গুলো, এবাদত সব এবাদত একই পর্যায়ের না, এবাদতের কিছু স্তর আছে, পর্যায় আছে। এবাদতের প্রথমত দুইটা পর্যায়, একটা হলো আল মুরাদ আর একটা হলো আল মানহিয়াত, মানে একটা হলো নির্দেশিত বিষয় আর একটা হলো নিষেধকৃত বিষয়, দুইটাই এবাদত। যেখানে আল্লাহ পাক করতে বলছেন সেখানে করা এবাদত, যেখানে নিষেধ করছেন সেখানে না করা এবাদত। যেখানে আল্লাহ পাক বলছেন দাঁড়ায় থাকার জন্য, দাঁড়ায় থাকা ইবাদত, যেখানে বসে থাকতে বলছেন বসে থাকা ইবাদত, যেখানে শুয়ে থাকতে বলছেন, যেমন আরাফার ময়দান, আরাফার ময়দান হলো উকুফ, উকুফে আরাফা, উকুফ মানে অবস্থান করা। এখানে যে খালি বসে থাকবেন এটাই ইবাদত। এখানে কোন ব্যক্তি আরাফার ময়দানে গেছে, যাই একটা দোয়াও পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই, খালি আরাফার ময়দানে বসে রয়েছে, তাও তার হজ হয়ে যাবে। মানে আরাফাতের ময়দানে কোন এবাদত নাই, এবাদত হইলো এখানে বসে থাকা। এটাকে বলা হয় উকুফ, অবস্থান করা। নয় জিলহজ, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে বসে থাকা, বাস এখানে বসে থাকাটা এবাদত। তবে আমরা শুধু বসে না থেকে আমরা বিভিন্ন দোয়া দরুদ তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে সময়টা অতিবাহিত করি। কিন্তু কেউ যদি পড়তে পারল না, অসুস্থ, এখানে হাজিদেরকে যারা হসপিটালে ভর্তি থাকেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে এনে খালি আরাফাতের সীমানার ভিতরে ঢুকানো হয়, সীমানার ভিতরে ঢুকে কিছুক্ষণ রেখে আবার নিয়ে যায়, তাদের হজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তারা কিচ্ছু পড়ে না এখানে, খালি এরা সীমানার ভিতরে শোয়া অবস্থায় অসুস্থ অবস্থায় ঢুকছে আর বের হয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে বসে থাকতে বলছেন, বসে থাকা ইবাদত। মুজদালিফার ময়দানে আসলে রাত্রে এখানে শুধু মাগরিব এশা আদায় করে নিচে শুয়ে থাকা, বাস এখানে শুয়ে থাকা ইবাদত। এখানে কোনো জিকির আজকার তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, এখানে খালি শুয়ে থাকবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেভাবে পছন্দ করেন সেখানে সেইভাবে থাকাটাই ইবাদত। তাহলে ইবাদত একটা হলো নির্দেশিত বিষয় আর একটা হলো নিষেধকৃত বিষয়। যেগুলো নির্দেশিত বিষয় এগুলোর আবার কতগুলো স্তর আছে, একটা হলো ফারজিয়াত আর একটা হলো নাফেলাত, মানে কিছু আবশ্যকীয় বিষয় আর কিছু আছে অতিরিক্ত বিষয়। আমরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যখন পড়ি কিছু আবশ্যিক সাবজেক্ট থাকে আবার কিছু অতিরিক্ত সাবজেক্ট থাকে, ঠিক এবাদতেরও যেগুলো নির্দেশিত বিষয় এগুলো দুই রকমের, একটা হলো বাধ্যতামূলক আরেকটা হলো অতিরিক্ত। বাধ্যতামূলকটা আবার কয় ভাগে বিভক্ত আছে, যেমন ফরজে আইন, ফরজে কেফায়া, ওয়াজিব। একটা ফরজে আইন, এটা প্রত্যেক নারী পুরুষ সবাইকে অবশ্যই পালন করতেই হবে এই আবাদত। আরেকটা ফরজে কেফায়া, কয়েকজনে আদায় করলে হয়ে যায়, যেমন আপনার জানাজা, কয়েকজনে আদায় করলে সবার আদায় হয়ে যায়। আরেকটা হলো ওয়াজিব, উজুব। উজুব হলো যেটা সরাসরি কোরআনে কারিমের আয়াত দ্বারা সাবেত না, হাদিস দ্বারা সাবেত, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরকম বিষয় আছে অনেকগুলো উজুব। আচ্ছা, আরেকটা না ফেলাত যেটা, সেটা আবার কয়েকটা পর্যায় আছে, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা, তারপর মুস্তাহাব, নফল, মুস্তাহাসান, এরকম বাঘ বাঘ আছে। এই এবাদতের স্তর না বুঝলে আপনি একটা ফরজ ছেড়ে দিলেন, আবার নফল এবাদত নিয়ে খুব ব্যস্ত, কারণ এবাদতের পর্যায় বুঝেন নাই। আগে আমাকে আপনাকে ফরজিয়া ঠিক করতে হবে, কারণ ফরজ যদি তরক হয় আমাকে জাহান্নামে যেতে হবে, নফল তরক হইলে জাহান্নামে যাওয়া, তাহলে আগে আমার নিশ্চিত হইতে হবে আমার ফরজ ঠিক আছে কিনা। এই এবাদতের প্রথম এই পর্যায়টা ঠিক রাখতে হবে, এরপরে অতিরিক্তটা আমি যতটুকু পারি ততটুকু করলাম, না পারলে কোনো অসুবিধা নেই। ঠিক মানহিয়াত যেটা নিষিদ্ধ বিষয় যেটা, সেটাও দুই ভাগে বিভক্ত, একটা হলো হারাম আর একটা হলো মাকরুহাত। একটা একেবারে হারাম নিষিদ্ধ, করাই যাবে না কোনো অবস্থায়, আর একটা মাকরুহাত, এটাও করা যাবে না, এটাও অপছন্দনীয় বিষয়, তবে এটা ওই রকম লঘু অপরাধ, এটা কঠিন অপরাধ না, এটা হালকা অপরাধ। এই জন্য এই এবাদতের পর্যায়ে আগে ঠিক রাখতে হবে, মানে আমি কোন ফরজ ছাড়বো না, কোনো হারাম করব না, এটা হলো প্রথম কাজ। তারপরে গিয়ে আস্তে আস্তে আমি এবাদতের ক্ষেত্রে চেষ্টা করব আমার যাতে ওয়াজিব, ফরজ ওয়াজিবের পরে আমি সুন্নত, মুস্তাহাব, নফল এগুলোও করব, আবার হারাম ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে মাকরুহাত যেগুলো আছে এগুলো আমি ছেড়ে দিব। আচ্ছা, এরপরে আসি আমরা এবাদত কবুলের শর্ত। একটা এবাদত আল্লাহর কাছে কবুল হইতে হলে দুটি শর্ত লাগে, কয়টি শর্ত? দুটি শর্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে যে আয়াতটি বলছেন, একটু আগে আমরা বলছি সূরা আল মুলকের দুই নম্বর আয়াত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তাফসীরে ইবনে কাসীরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আইয়ুকুম আহসানু আমালা ওয়া লাম ইয়াকুল আকসারু আমালা বাল আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আহসান আমল করে, সুন্দর, অধিক সুন্দর আমল করে। এখানে আল্লাহ পাক আকসারু আমালা বলেন নাই, বেশি আমল বলেন নাই, বলছেন সুন্দর আমল। ওয়ালা ইয়াকুনুল আমাল হাসানান হাত্তা ইয়াকুনা খালিসান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। দুটি শর্ত যতক্ষণ ইবাদতের মধ্যে না থাকবে ততক্ষণ এই আমলটা হাসান হবে না। একটি হলো খালিসান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, ইবাদতটি হতে হবে শিরক মুক্ত, একমাত্র খালিস ভাবে আল্লাহর জন্য। দ্বিতীয়টি হলো আলা শরীআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে হওয়া যাবে না, হইলে সেটা আর ইবাদত হবে না। এই দুটি শর্তের যে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, বাতালা ওয়া হাবেতা, তাহলে তার ওই আমলটা বাতিল হয়ে যাবে এবং আমলটা নষ্ট হয়ে যাবে, এটা কোনো কাজে আসবে না তার এই আমলটা। তাহলে প্রথম শর্ত যেটা সেটি হলো আল ইখলাসু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, মানে প্রত্যেকটা ইবাদত হইতে হবে শিরক মুক্ত, একমাত্র খালিস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক সূরা আল বাইয়িনাত পাঁচ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর ইবাদত করবে মুখলিসিন লাহুদ্দীন, একমাত্র দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে, অর্থাৎ শিরক মুক্ত হয়ে, অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য ইবাদতের মধ্যে থাকা যাবে না, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহর ইবাদত করবে একমাত্র ইলাহা ওয়াহিদা, এক মাবুদের হিসাবে। মানে আল্লাহর ইবাদতটা মুশরিকরাও করত, কিন্তু মুশরিকরা ইলাহ ওয়াহিদা হিসাবে করত না, মানে আল্লাহরও করতো অন্য মাবুদেরও করত। কিন্তু আল্লাহ পাক মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন এই ইবাদতটা হইতে হবে একমাত্র ইলাহ ওয়াহিদা, একমাত্র মাবুদের ইবাদত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নির্দেশ দিয়েছেন এই বিষয়টি। সূরা জুমারের ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। রাসূল আপনি বলুন যে আমাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন আল্লাহর ইবাদত করি মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করে। অর্থাৎ নবী রাসূলেরাও এই নির্দেশের বাইরে না, নবী রাসূলদেরকেও আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন যে ইবাদত করতে হবে একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য। যদি খালেস ভাবে আল্লাহর জন্য না হয় তখন সেই ইবাদতটা হয়ে যায় তাগুতের ইবাদত, শয়তানের ইবাদত। যেমন আল্লাহ পাক সূরা নাহালের ৩৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, আমার রাসূলেরা দুইটি জিনিসের দাওয়াত দিতেন, আন ইবুদুল্লাহ প্রথম বিষয় হলো তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত আর তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও। নবী রাসূলেরা দাওয়াতের মধ্যে খালি এই কথা বলতেন না যে আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো, পাশাপাশি এই কথাটাও বলতেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, অর্থাৎ তাগুতের ইবাদত করিও না। আল্লাহর পাশাপাশি যদি কেউ অন্য কোন কিছুর ইবাদত করে সেটা তাগুতের ইবাদত। আর যখনই এরকম ইবাদত করবে কিয়ামতের ময়দানে অনেক মানুষ বিশাল বিশাল আমল নিয়ে উঠবে, কিন্তু সমস্ত আমল কিয়ামতের ময়দানে নষ্ট করে দেওয়া হবে। সূরা আল ফুরকানের ২৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হবে এরকম, মা আমিলু মিন আমালিন, তারা অনেক আমল নিয়ে আসবে, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসূরা, তাদের এই সব আমলগুলোকে আমি দূরে নিক্ষেপ করে বিক্ষিপ্তভাবে ফেলে দিব, অর্থাৎ কোনো আমলে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? তাদের আমলের ভিতরে এখলাস ছিল না, খালেসভাবে আল্লাহর জন্য ছিল না। সহি মুসলিমের হাদিস, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলতেছেন আনা আগনা শুরাকা আনি শিরকে, যারা বিভিন্ন রকমের শিরক করে আমার ইবাদতের ক্ষেত্রে তাদের থেকে আমি আল্লাহ মুক্ত। মান আমিলা আমালান উশরিকা ফিহি মাইয়া গাইরি তারাক্তুহু ওয়া শিরকাহু, কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমলে আমার সাথে কাউকে শিরক করে অংশীদার করে, আমি আল্লাহ তাকেও বর্জন করি তার শিরককেও বর্জন করি, আমি ওই ব্যক্তিটাকেও বর্জন করি পরিহার করি, এবং ওই ব্যক্তি যে শেরেকটা করেছে সেটাও আমি পরিহার করি, অর্থাৎ তার আমলটাও বরবাদ করে দিই, তাকেও পরিত্যাগ করি, তাকেও আমি কবুল করি না। সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, আমি কি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করি নাই, এই বিষয়ে বারবার বলি নাই, আল্লাহ তাআবুদুশ শায়তান, খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানের ইবাদত কিভাবে হয়? ইবাদতের ভিতরে যদি ইখলাস না থাকে, একমাত্র আল্লাহর জন্য না হয়, ইবাদত যদি শিরক মুক্ত তাওহীদি ইবাদত না হয়, সেই ইবাদত শয়তানের ইবাদত হয়ে যায়। এজন্য এবাদত করব সব এবাদত একমাত্র আল্লাহর, খালিসান লিল্লাহি আযজা ওয়াজাল্লা। এজন্য আপনার সেজদা করব শুধু আল্লাহকে, আর কাউকে সেজদা করা, দোয়া করব কার কাছে? ছেলেমেয়ে হইতেছে না, কার কাছে দোয়া? কারণ ছেলেমেয়ে দেওয়ার মালিককে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যাকে চান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দেন, শুধু মেয়ে দিতে থাকেন, ছেলে দেন না। আবার যাকে চান তাকে শুধু ছেলে দিতে থাকেন, কন্যা সন্তান দেন না। আও ইউযাউজুহুম যুকরান ওয়া ইনাসা। আবার যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার যাকে চান কিছুই দেন না। তাহলে ছেলে দেওয়া মেয়ে দেওয়া কিছু না দেওয়া সব দেওয়া এটার মালিক একমাত্র আল্লাহ। তাহলে দরকার হলে আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু কোনো খাজা বাবার কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো ওলিয়া উলিয়ার কাছে যদি সন্তান চাই শেরেক, সব আমল বরবাদ। তারপরে যদি ব্যবসা বাণিজ্যে বরকত, তারপরে আপনার গাড়ি কিনছি, গাড়িটা একটু যাতে অ্যাক্সিডেন্ট না হয় আল্লাহর ওলিকে দেখাই আনলাম, আল্লাহর ওলি কি গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আমাকে হেফাজত করতে পারে? আল্লাহর ওলি নিজেকে রক্ষা করতে পারে নাই, হে কি আমার গাড়ি রক্ষা করব? উনি যদি নিজেকে রক্ষা করতে পারতো তাহলে তো উনি মরতোই না, উনি তো জিন্দায় থাকতো। তো উনি মরে গেছেন, উনি নিজেকে রক্ষা করতে পারে নাই, তো উনি আমার কি গাড়ি দেখবে? এই জন্য এবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালেস করতে হবে। দ্বিতীয় শর্ত শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুযায়ী এবাদত হইতে হবে। এই জন্য যদি কোন যে না এই এবাদত শরীয়তে নাই, আছে তরিকতে, আছে মারেফতে, আছে হাকিকতে, ওইটা এবাদত হবে না, ওইটা এবাদতুস শয়তান হবে, এবাদতুত তাগুত হবে, আল্লাহর এবাদত হবে না। আল্লাহর এবাদত হইতে হইলে অবশ্যই সেটা শরীয়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে থাকতে হবে। ইসলামের মূল দুইটি ভিত্তি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম শর্ত হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে হলে দুটি বিষয় বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। দ্বিতীয় বিষয় হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এখানে ইসলামের দুটি মূল ভিত্তি বলা হয়েছে। প্রথমটা হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এটা ওয়াদা করতে হবে আল্লাহর সাথে, না হয় ঈমান হবে না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো যে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া একমাত্র আর কারো ইবাদত করব না, এই ওয়াদাবদ্ধ হইতে হবে। আর ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এটার অর্থ হলো আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে আমি আর কোন পদ্ধতিতে কোন তরিকায় ইবাদত করব না। এইটাতে যদি লঙ্ঘন হয় তো ঈমান শেষ, যদি অন্য কোন তরিকায় ইবাদত হয়। এজন্য আল্লাহ পাক সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন করো, যা কিছু নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। কেউ যদি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে কোনো ইবাদত করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 1721 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ওই আমল বাতিল, বাতিল রাদ্দুন। কষ্ট করতে পারবো কিন্তু কষ্টে কোনো কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার বৈশিষ্ট্য হল যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেখানে সেই কাজ করা ইবাদত, যেখানে যে কাজ করেন নাই সেখানে সেই কাজ না করা ইবাদত। যেমন পাঁচ ওয়াক্ত সালাতের আজান, এটা আজান দেওয়াটাই ইবাদত। আবার জানাজার আজান, ঈদের নামাজের আজান, ঈদের নামাজে আজান দিই আমরা, জানাজার নামাজে তো অসুবিধা কি? আজান দিলে তো সওয়াবের কাজ, ভালো কাজ, কেউ যদি দিতে পারবে, দিলে সেটা ইবাদত হবে না, সেটা গুনাহ হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই এবং দিতে বলেন নাই। তাহলে বোঝা গেল যে যেই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে করেছেন, যেখানে করেছেন সেখানে করার নাম ইবাদত, যেখানে করেন নাই সেখানে না করার নাম ইবাদত। ইবাদতের মূল ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো আল মানউ, এই সূত্রটা মনে রাখতে হবে, এবাদতের সকল এবাদতের মূল ভিত্তি হল আল মানউ, মানে এবাদত করা যাবে না, এবাদত নিষিদ্ধ। কতক্ষণ নিষিদ্ধ? ইল্লা বিদালিলিন শারঈয়্যিন মিনাল কোরআন ওয়াস সুন্নাহ আও মিন আহাদিহিমা, ততক্ষণ পর্যন্ত এবাদত নিষিদ্ধ যতক্ষণ ওই এবাদতের দলিল কোরআন থেকে অথবা সুন্নাহ থেকে অথবা কোরআন সুন্নাহ উভয়ের থেকে অথবা যে কোনো একটার থেকে দলিল পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো এবাদত করা, কারণ এবাদত গায়েবী বিষয়, এবাদত এলমুল গায়েবের বিষয়। এই যে আমরা নামাজ পড়ি, দাঁড়াই, রুকু করি, সাজদা করি, বৈঠক করি, এইভাবে যে করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এটা আমরা জানলাম কিভাবে? গায়েবের বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ওহির মাধ্যমে আমাদেরকে গায়েবের বিষয়টা জানাই দিচ্ছেন। সুতরাং এই জানাই দেওয়ার কারণে আমরা এইভাবে এইভাবে করি। সুতরাং এবাদতের বিষয়গুলো গায়েবের বিষয়, গায়েবের বিষয় নিজে বানাইতে পারে না, এটা একমাত্র ওহি ছাড়া আর কেউ এবাদত বানাইতে। এজন্য দরুদ একটা এবাদত, দরুদ এবাদত। দরুদের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ এবাদত, এবাদত কেউ বানাইতে পারে না, এবাদত গায়েবের বিষয়, এলমে গায়েবের বিষয়। কিন্তু আমাদের দেশে দরুদের নামে বালাগাল উলা বিকামালিহি পড়ে। তাহলে বালাগাল উলা বিকামালিহি দরুদ নাকি কবিতা? কবিতা, কবিতা সবাই বানাইতে পারে, আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, সবাই বানাইতে পারে, সবাই কবি হইতে পারি, কিন্তু এবাদত সবাই বানাইতে পারবে না। তাহলে এটা কবিতা, এটা দরুদ না, এটা এবাদত না। এবাদত হবে সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়েছেন, যেই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেটা এবাদত। এরপরে অন্যরা যেগুলো বানায় সেগুলো কবিতা হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, কিন্তু সেগুলো দরুদ না। এবাদতের মর্যাদা পাইতে হলে অবশ্য ওহী লাগবে। জিকির, জিকির একটা এবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে জিকির করেছেন, দেখাইছেন, সেটাই হল এবাদত। এর বাহিরে যত বড় বুজুর্গ, যত বড় ওলিয়ে কামেল, যত বড় ব্যক্তি দেখাক, এই পদ্ধতি আবিষ্কার করুক, সেটা এবাদত হইতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন নাই, আল্লাহ আল্লাহ করেন নাই, হু হা করেন নাই। তারপরে আরো বিভিন্ন কলা কৌশলের জিকির আসকার, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন, এরকম জিকির সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। বা জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা দড়ি ঝুলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড়লে টান দিছে, এরকম জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো করেন নাই। সুতরাং এটা যত বড় বুজুর্গ, যত বড় ফির সাহেব, যত বড় ব্যক্তিরাই করুক, সেটা ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা এবাদত হইতে পারে না। এবাদত হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন আল্লাহর জিকির, ঠিক সেইভাবে হইতে হবে। এর থেকে বাড়ানো, কমানো বা আরো সুন্দর পদ্ধতি বা আরো অন্যান্য পদ্ধতি, আরো অন্যান্য তরিকা, এইগুলো করা যাবে না। এজন্য খেয়াল রাখতে হবে এবাদতের মূলনীতি হল আল মানউ, মানে নিষেধ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এই এবাদতের সপক্ষে দলিল পাওয়া যাবে। এজন্য এবাদতের দলিল থাকবে, বেদাতের দলিল থাকবে না। এই সূত্র মনে রাখতে হবে, যেটা এবাদত এটার স্পষ্ট দলিল থাকবে, কিন্তু যেটা বেদাত এটার কোনো দলিল। এখানে মনে রাখতে হবে এবাদত দঈফ হাদিস দিয়ে এবং জাল হাদিস দিয়ে এবাদত হয় না, কারণ এবাদত এলমে গায়েবের বিষয়, এলমে গায়েবের বিষয়। এই এবাদত করলে আপনি এত লক্ষ সওয়াব পাইবেন এটা জানলেন কিভাবে? এটা গায়েবের বিষয়। এটা যতক্ষণ পর্যন্ত সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত না হবে এতক্ষণ আপনি কোনো এবাদত করতে পারবেন না। এজন্য অনেকে বলে যে ভাই এত হাদিস আছে তাও এটা করা যাবে না, বলেন কেন? এটার কারণ হলো হাদিস আছে কিন্তু হাদিসগুলো গ্রহণযোগ্য না, সহি না। পানি তো সব জায়গায় থাকে, সব পানি কি আমরা খাই? যদি বলি যে এত পানি আছে, তারপরে সাগরের পাড়ে যান, পানি আর পানি, কিন্তু সেই সাগরের পানি খাওয়া যায়। যদি কিন্তু এত বড় সাগর থাকতে হুজুর আপনি মিনারেল ওয়াটার কেন চান? এখানে আপনার সামনে এত পানি, আপনি খান না কেন পানি? হাদিস লক্ষ লক্ষ হাদিস আছে যেগুলো ইহুদিরা খ্রিস্টানেরা মুনাফেকেরা জাল হাদিস বানাইছে, মিথ্যা হাদিস। সুতরাং হাদিস যতক্ষণ এটা নিশ্চিত না হবো যে এটা আমার নবীর হাদিস, এই নবীর হাদিস নিশ্চিত হওয়া মানেই হলো সহি হাদিস। এই সহি হাদিস যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ কোনো ইবাদত করা যাবে না, কারণ ইবাদত এলমে গায়েবের বিষয়। ফজিলত অনেক কেউ কেউ বলেন যে ফজিলতের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য, ফজিলতের ক্ষেত্রেও দয়ীফ হাদিস গ্রহণযোগ্য না, কারণ ফজিলত আকীদার সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আপনি এটা করলে এত লক্ষ সওয়াব, এটা করলে এটা পাবেন, এটা করলে এটা পাবেন, এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। আর আকীদা কখনো দয়ীফ হাদিস দিয়ে হয় না, এলমে গায়েব কখনো দয়ীফ হাদিস দিয়ে হয় না। এই জন্য দয়ীফ হাদিস দিয়ে কোন ধরনের ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত না এটার সুস্পষ্ট দলিল হয় কোরআনে কারিম থেকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে অথবা দুইটার মধ্যে। এই এই ইবাদতের ক্ষেত্রে এই সংক্ষিপ্ত নীতিমালাগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। তাহলে দেখবেন যে আমাদের ইবাদত কম করলেও ফায়দা হবে বেশি, উপকার হবে বেশি, আর না হয় বস্তায় বস্তায় ইবাদত কিয়ামতের ময়দানে হাবা আমানসুরা, সব বরবাদ, একটা আমলও গ্রহণযোগ্য না। অনেক আমল নিয়ে গেছি কিন্তু কোনো আমল গ্রহণযোগ্য না। এই জন্য আমি বলি যে আমার ভাইয়েরা শোনেন যে এই যে আজকে সারা রাত ইবাদত করছেন যে সওয়াব পাইবেন, এর থেকে আপনি ফজরের দুই রাকাত নামাজ যদি সঠিক সময়ে আদায় করেন তার থেকে কয়েক কোটি গুণ বেশি সওয়াব পাইবেন, মানে যেটার সাথে এটা তুলনায় হয় না। এখন আপনার ফজরের নামাজের খবর নাই, আপনি এখানে শবে বরাত পালন করতেছেন, এটা হলো হাস্যকর বিষয়, লুঙ্গি খুলি পাগড়ি বাঁধার মতো, আপনি লুঙ্গি খুলি পাগড়ি বেঁধে ফেলছেন। এই জন্য আপনার নফল ইবাদত এখন দরকার নাই, আগে ফরজ ঠিক করেন, আপনি আগে পাঁচ ওয়াক্ত ফরজ সলাত নিশ্চিত করেন, তারপরে নিশ্চিত করেন ওয়াজিব। আপনি এই পাঁচ ওয়াক্ত জামাতে পড়েন কিনা, জামাতে পড়াটা ওয়াজিব, প্রথম হলো পড়েন কিনা এটা ফরজ, তারপরে আবার জামাতে পড়েন কিনা এটা ওয়াজিব, ফরজ ওয়াজিব এই দুটা আগে ঠিক করেন, তারপরে সুন্নতে মুয়াক্কাদার দিকে হাত বাড়াইবেন, তারপরে সুন্নতে জায়েদার দিকে, তারপরে নফল মুস্তাহাবের দিকে হাত বাড়াইবেন। ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, প্রথমে নফল আপনি ব্যস্ত হয়ে গেছেন। এই জন্য ইবাদতকে আমাদের বোঝা দরকার, ইবাদত ভালো করে বুঝতে হবে, বুঝে আমরা অল্প ইবাদত করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে অনেক ফায়দা দিবেন। আর ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের ঈমান বিশুদ্ধ হওয়া জরুরি, শিরক মুক্ত হওয়া জরুরি, আল্লাহর একত্ববাদ জরুরি। আমার ঈমানে ঠিক নাই, বস্তায় বস্তায় আমল করছি, তাহলে কোনো কাজে আসবে না। এজন্য আগে ঈমানটা বিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে। আমাদের আকীদায় শিরক আছে, আমলে শিরক আছে, চিন্তা চেতনায় শিরক আছে, বাংলাদেশের কম বেশি প্রায় অধিকাংশ ভাই বোনের মধ্যে শিরক আছে, বিভিন্ন ধরনের শিরক, এলেমের শিরক, আল্লাহর ক্ষমতার শিরক, তারপরে আপনার রুবুবিয়াতের শিরক, ইবাদতের শিরক, আদাতের শিরক, বিভিন্ন পর্যায়ের শিরক আর শিরক। এজন্য আগে শিরক মুক্ত হই, শিরক মুক্ত না হই ইবাদত যা করব কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত বুঝে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতুশ শয়তান, ইবাদতুত তাগুত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। একমাত্র আমাদেরকে রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।